بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تاتيهم البينه কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা আল্লাহর নিকট হইতে এক রাসূল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ ফীহা কুতুবুন কাইয়িমা যাহাতে আছে সঠিক বিধান وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةِ جاہدر کے کتاب دعویٰ ہویا چھلو تاہر تو بیبھکت ہوئلو تاہدر نکر شو اس پشت پرمانا شر پور وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ تاہارا تو عدشت ہویا چلو اللہر آنوگت تے بشد چت ہویا ایکنشت بھاب تاہار عبادت کرتے এবং সালাত কায়েম করিতে ও যাকাত দিতে ইহাই সঠিক দিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে উহারাই সৃষ্টির অধম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার স্থায়ী জান্নাত যাহার নিম্নদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে।